السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج کے درسے ہم آلوچنا کربو اللہ تعالی سمپرکے، اللہر ستا، اللہر گناہاولی اتیادی نیے ہمرا گت دنے آلوچنا کرچی، آج کےو کچھ کتھا ہمرا دیکھبو. আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, অমুখাপেক্ষী, তিনি কারো জনক নন, কারো জাতক নন, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই, এই কথা আমরা আগে জেনেছি, যেটা কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাসের মূল কথা। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরজাগ্রত। চিরঞ্জীব মানে যার কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী তিনিই থাকবেন। চিরজাগ্রত মানে তার কোনো নিদ্রা নেই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নিদ্রাও নেই, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তিনি দয়াময়, পরম দয়ালু, তিনি রাজাধিরাজ, সমস্ত রাজাদের রাজা। তিনি পবিত্র, তিনি শান্তি, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, বিক্রমশালী, প্রবল। তিনি গর্বের অধিকারী, তিনি সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা। সকল উত্তম নাম তাঁরই জন্য। রূপদাতা মানে এক এক সৃষ্টির এক এক রকম রূপ এ দানকে করে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তায় স্রষ্টায়। তিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই যে সর্বশক্তিমান মানে সব কিছুই করতে তিনি পারেন। সর্বশ্রোতা মানে সমস্ত আওয়াজ তিনি শোনেন, যদি সমস্ত আওয়াজ একসাথেও হয় তবুও প্রত্যেকের আওয়াজ আলাদা আলাদা করে তিনি বোঝেন। এ নয় যে গোলমাল করলে তিনি বুঝতে পারবেন না, তিনি প্রত্যেকের আওয়াজ আলাদা আলাদা করে বুঝবেন, বোঝেন। সর্বদ্রষ্টা মানে সব কিছু দেখছেন, তিনি সব কিছু দেখছেন। তিনি অনাদি, তার প্রারম্ভ নেই। এক মহিলা জিজ্ঞেস করছিল, আমার ছেলেটা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আল্লাহ আল্লাহ আল্লাহর আগে কি ছিল, এই এই এরকম করে কি করে তাকে বোঝাবো, তাকে বোঝাতে হবে কিভাবে। ও তার তো যদি অঙ্ক পড়ছে, ওটা কি বলে, ওই যে একে চন্দ্র, দুই এ পক্ষ, কি বলে নামতা, তো গণনা আর কি, সংখ্যা গণনা। তো তাকে কাউন্ট ডাউন যাকে বলে আর কি, নিচের দিকে গণনা করেন, দশ, দশের নিচে কি নয়, নয়ের নিচে আট, তারপর তার নিচে কি সাত, তার নিচে ছয়, তার নিচে পাঁচ। তার ছেলেটাকে জিজ্ঞেস করতে হবে তারপর কি, তারপর বলবে চার, তারপর কি, তারপর বলবে তিন, তারপর কি, তারপর বলবে দুই, তারপর কি, তারপর বলবে এক, তারপর কি বলো বাবা, তারপর কি, তারপর কি আছে কিছু। তো সেই রকম আল্লাহ তাআলা, যখন আল্লাহ তাআলা ছিলেন তখন কিছুই ছিল না, তো আল্লাহই ছিলেন, যে পিছনে কি আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন। এইভাবে তিনি অনাদি, তার প্রারম্ভ নেই, তিনি অনন্ত, তার অন্ত নেই, শেষ তিনি আউয়াল, তিনি আখির, তিনি প্রথম, তার আগে কিছু নেই, তিনি শেষ, তার পরে কিছু নেই, তার লয় নেই, ক্ষয় নেই, অবিনশ্বর তিনি, তার কোনো বিকল্প নেই, তিনি অপ্রতিদ্বন্দ্বী, তিনি নিরঙ্কুশ, তার ফয়সালা টলাবার ক্ষমতা কারো নেই, কোনো সৃষ্টির নেই। তিনি যা কিছু করেন তার প্রতিবাদী কেউ নেই, তার কার্যে কোনো পরাজয় নেই, কোনো কিছু তাকে বাধা দিতে অক্ষম করতে পারে না, তিনি ভ্রষ্ট হন না, কিছু ভুলেনও না, তার ভুল হতেই পারে না, তিনি ভুল করেন না, ভুলেন না, ভ্রষ্টও হন না। এ সূরা কোরআনের আয়াতে সব আছে, সূরা তাহাতে 52 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে তিনি ভ্রষ্ট হন না এবং ভুলেনও না। তিনি সকল কিছুর মালিক, সকলেই তার দয়ার একান্ত মুখাপেক্ষী, যে তার দয়া ও সহায়তা থেকে বেপরোয়া হয় সে কাফের ও ধ্বংস হয়ে যায়। যদি তার দয়ার দরকার নেই, তাহলে দয়া থেকে যদি নিরাশ হয়ে যায় তাহলেও কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তিনি সর্বজ্ঞানী, সমস্ত কিছুর জ্ঞান তিনি রাখেন, সমগ্র সৃষ্টির যাবতীয় অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবহিত। ভূত ভবিষ্যৎ মানে গত যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তিনি ব্যতীত আর কেউ জানে না, না কোনো ফেরেশতা, না জিন, না নবী, না ওলি। গুপ্ত, প্রকাশ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল জিনিস ও বিষয়ে খবর তার কাছে। সারা নভ ভূমণ্ডলে যা ছিল রয়েছে থাকবে, যা নেই তাহলে কেমন হবে, এ সকল বিষয়ে তিনি সবিশেষ অবহিত। অনুরূপ যা ঘটেছে ঘটছে ঘটবে, যা ঘটেনি তা ঘটলে কেমন ঘটবে সে সম্পর্কেও তিনি অবগত। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। গায়েবের খবর কে জানে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের খবর, এমনকি সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন, যে খবর তাকে জানানো হয়েছে গায়েবের খবর সেটা জানতেন, কিন্তু যেটা জানানো হয়নি সেটা জানতেন না। অতএব গায়েবের খবরের ব্যাপারে কেবল আল্লাহ, তিনি হচ্ছেন শরীক বিহীন। আকাশমন্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু তার অগোচর নয়, সবকিছু তিনি জানেন। পাতা খসলে তিনি জানেন, পাতা গাছ থেকে পড়লেও তিনি খবর রাখেন, মহিলার রেহেমে কি আছে তিনি জানেন। সৃষ্টির জগৎ সৃষ্টি করার পূর্বে সৃষ্টির কোনো কিছুই তার অজ্ঞাত ছিল না। জীব জগৎ সৃষ্টি করার আগেই তাদের সৃষ্টি পরবর্তীকালের কার্যকলাপ সম্পর্কে তিনি সম্যক বিদিত ছিলেন, আর যা বিদিত ছিলেন তাই তিনি লিখেছেন, সেটাই হচ্ছে তকদির, তাই না? শাহ আলম বলে একজন আসবে, বাংলাদেশে জন্ম হবে, সৌদি আরবে কর্ম করবে, সে কি করবে না করবে তিনি আগে থেকেই, শাহ আলম তো দূরের কথা, আদম সৃষ্টির কত আগে, সারা বিশ্ব সৃষ্টি রচনার 50,000 বছর আগে তিনি, তার আগেও তিনি জানেন, তার আগেও তিনি জানেন বা জানতেন সারা সৃষ্টি, আর সেইগুলোই লেখা আছে। শাহ আলম যা করবে লেখা আছে, কাজল যা করবে লেখা আছে, আর সেটাই আমরা কি বলি তকদির, সেই অনুযায়ী ঘটছে, আমরা যা করছি তকদির অনুযায়ী ঘটছে, আর আমরা যা করছি সেটাই হচ্ছে লিখিত তকদির, যা খণ্ডন করা যায় না। তিনি অন্তর্যামী, মনের গোপন খবর কে বলতে পারবে? একমাত্র আল্লাহ। এটাও গায়েবের খবর, মানুষ বলতে পারবে না যে মন, হ্যাঁ কিছু আন্দাজ করা যায় কিন্তু নিশ্চিতভাবে কারো খবর বলা যায় না। চক্ষুর চোরা চাহনির অপব্যবহার, অন্তরে যা গোপন থাকে সে সম্বন্ধে তিনি অবহিত। কোরআন সূরা নম্বর 40 আয়াত। কিভাবে চোরা চাহনি মানে? আমি আপনার দিকে তাকিয়ে আছি কিন্তু আমি এইভাবে চোরা চাহনি মানে চোখটাকে ঘুরিয়ে দেখছি, যেমন সাধারণত সমাজে যারা নজরবাজ, নজরবাজ মানে অবৈধ মহিলা দেখে, তারা সামনে দেখাবে যে একজন ভদ্রলোক আছে বা একজন ওস্তাজ টাইপের বা গুরুজন কেউ আছে, তো তাকে ধোকা দিয়ে কি করবে, মুখটা না ঘুরিয়ে নজরটা ঘুরিয়ে দেখবে। তো এটা খবর কে জানে? আল্লাহ জানেন। আল্লাহ আকবার। তাকে ফাঁকি দেওয়া যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু তাকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তারই ইচ্ছাতে সবকিছু ঘটে, তার ইচ্ছার বিরুদ্ধে জগতে কিছুই ঘটে না। যাকে ইচ্ছা নিজ রহমতে সত্য পথ দেখান, যাকে ইচ্ছা নিজ হিকমতে পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা পথের ভিখারি করেন, যাকে ইচ্ছা সম্মানিত এবং যাকে ইচ্ছা অপমানিত করেন, তিনি যাকে ইচ্ছা পুত্র দান করেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা দান করেন, যাকে ইচ্ছা শুধু কন্যা দান করেন, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন, তার মানে সন্তানহীন রাখেন। এখানে তার ইচ্ছা ব্যতিরেকে কিছু ঘটে না, ভালো এবং মন্দ না, শুধু ভালো এবং মন্দ নয়, সবকিছু মানে হচ্ছে যে আল্লাহ তাআলা খালাকাকুম ওয়া মা তাআমালুন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের আমলকেও আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো মন্দ উভয় আমলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই যে সারা বিশ্বে যদি ব্যভিচার ঘটে, এই ব্যভিচারও কি তার ইচ্ছার বাইরে? এ কথা বারবার বলা হয়েছে যে আল্লাহর ইচ্ছা ইরাদা কয়রকম? দুই রকম, ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া। ইরাদা শারঈয়াতে তিনি চান না যে ব্যভিচার ঘটুক, কিন্তু ইরাদা কাউনিয়াতে তিনি চান, আর এই জন্য তার ইচ্ছা। তিনি যদি চাইতেন যে না হবে না, হতো কি? কারো ক্ষমতা ছিল না? হতো না। তেমনি আদেশ হুকুম, হুকুম হচ্ছে দুরকম, এক হচ্ছে হুকুম কাউনিয়া, হুকুম শারঈয়া। কিরকম শারঈয়া? তোমার নামাজ পড়ো, নামাজ পড়ো, কতগুলো লোক নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানছে কেউ? অমান্য করছে, এটা শারঈয়া। যদি আল্লাহ সে কাউনিয়া হুকুম হয় তাহলে কোন ফায়াকুন, হও বললেই কি হয়ে যাবে, একদম হতে বাধ্য। তো দুরকম ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে যে পাপগুলো ঘটছে আল্লাহর ইচ্ছার ব্যতিরেকে ঘটছে না, কিন্তু আল্লাহ চান না, তাই না? আল্লাহ চান না, ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফরতিন, কিন্তু ঘটছে, কুফরি ঘটছে তার ইচ্ছা ব্যতিরেকে নয়। তিনি যদি চাইতেন তো কেউ কাফের হতো না, তিনি যদি চাইতেন সারা বিশ্বের সমস্ত লোক কি হতো, মুসলমান মুমিন হতো, কিন্তু তিনি চান না, বুঝতে পারছেন? তো এইভাবে মনে রাখতে হবে, না হয় ভ্রষ্ট হওয়ার ব্যাপার, মানে এই আল্লাহ চান, আল্লাহর অনুমতি ছাড়া হয় না। তাহলে এই যে মুশরিকরা বলতো আল্লাহ যদি চাইতেন তো আমরা শিরিক করতাম না, ঠিক কথাই, কিন্তু এটা দলিল না, তোমরা নিজের ইচ্ছায় করছো নি আল্লাহর দোষ দিচ্ছ। যে আমরা অনেক সময় করি শয়তানের চক্রান্তে হয়ে গেছে, তো শয়তানের চক্রান্তে দোষ দিলে, শয়তানকে দোষ দিলে কি শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে? না, শয়তানকে দোষ দিয়ে আপনি মুক্তি পেতে পারেন না, শয়তান আপনাকে হাতে ধরে কাজে লাগায় না, বরং ওয়াসওয়াসা দেয়, আপনি সারা দিয়ে আপনি খারাপ কাজ করেন। তিনি বড় বিজ্ঞানী, সৃষ্টিকে যথোপযুক্ত রূপে ও গুণে সৃষ্টি করেন, যেখানে যেমন যা, যেখানে চোখের দরকার সেখানে চোখ, চোখের উপরে লোমের দরকার লোম দিয়েছেন, যেখানে নাক, নাকের ভিতরে লোম দিয়েছেন, যেখানে যা দরকার। অনেক সময় আমরা জানি না যে এটা কেন, অনেক সময় আমরা বলবো হয়তো যে লজ্জাস্থানের উপরে লোমগুলো কি দরকার, হয়তো আমরা জানি না, কিন্তু হয়তো বা কোনো বিজ্ঞানী জানে, কেউ প্রমাণ করেছে, এখনো প্রমাণ করতে পারেনি, তাই না? সৃষ্টি যা কিছু হয়েছে, যা কিছু আছে, সব কিছুই প্রয়োজনে, প্রয়োজনে তাগিদে তিনি সৃষ্টি করেছেন। আপনি বলবেন আরশোলা, কেউ বলছে তেলে পোকা, তেলে পোকা কি জন্য সৃষ্টি করেছে, তেলে পোকা কি জন্য সৃষ্টি করেছে, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। সেদিনে ফেসবুকে দেখছিলাম, তেলে পোকা যদি না হতো তাহলে আপনার বাড়ির ভিতরে এমন কিছু পদার্থ থাকে যে পদার্থগুলো তেলে পোকা খায় এবং নষ্ট করে, তা এমন জীবাণু হতো বা এমন গ্যাস হতো যে মানুষের জন্য সেটা বিশাল ক্ষতিকর। এক কোন বিজ্ঞানী জানি না আবিষ্কার করেছে, তো যাই হোক, তেলে পোকাও সৃষ্টি করার পেছনে কি আছে, হেকমত আছে, আমরা জানি অথবা না জানি। প্রত্যেক যেহেতু আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি তোমাদের জন্য সারা বিশ্বে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। কার জন্য? শুধু মানুষের জন্য, মানুষের জন্যই পৃথিবী সাজানো হয়েছে, প্রয়োজনীয় এবং উপযুক্ত স্থানে স্থিত করেন। সারা জগৎ তার আজব হিকমতে চলে, সে হিকমত সবাই বুঝে উঠতে পারে না। তিনি তার হিকমতে যাকে দরিদ্র করার প্রয়োজন তাকে দরিদ্র করেন এবং যাকে ধনী করার প্রয়োজন তাকে ধনী করে সৃষ্টি করেছেন। কাউকে কিছু দান করেছেন, কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়েছেন, এসব তার নিখুঁত হিকমতের কারিগরি। মুমিন এতে বিশ্বাস রাখে, তার হিকমতে ভরসা রাখে, যে হালে থাকে সেই হালকে সে নিজের মঙ্গলের জন্য কি করে, নিজের জন্য মঙ্গলময় মনে করে এবং তার শুকরিয়া আদায় করে থাকে। জীবন মৃত্যুর মালিককে আল্লাহ। যত বছর হায়াত আপনাকে দেওয়া হয়েছে, 60-70 যাই হোক, তার কম তার বেশি, এসব আল্লাহর দেওয়া, আল্লাহর ইচ্ছার অধীনে এসব চলবে, মৃত্যু ঘটবে মানুষের। তিনি সারা জগৎ 6 দিনে রচনা করেছেন, তিনি পৃথিবীর সকল আচ্ছা আল্লাহ তাআলা তো একদিনে ইচ্ছা করলে করতে পারতেন, 1 সেকেন্ডে করতে পারতেন, তাই না? 6 দিনে করেছেন, নিশ্চয়ই কোনো হিকমত আছে এর পেছনেও, কোনো হিকমত আছে যে 6 দিনে তিনি রচনা করেছেন। তিনি পৃথিবীর সকল কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন, সব কিছু যা কিছু আছে, একটু আগেই বললাম, এমনকি তেলে পোকা পর্যন্ত আপনার লাভের জন্য, আর সব কিছুকেই মানুষের অধীনে করে দিয়েছেন। তিনি আকাশ পৃথিবী ও তন্মধ্যস্থিত কোন বস্তুকে নিরর্থক অপ্রয়োজনে খালাচ্ছল সৃষ্টি করেননি। ওমা খালাকনা সামা ওমা বাইনাহুমা লাইবিন, খেলাচ্ছলে সৃষ্টি করে, ফালতু সৃষ্টি করিনি, নিশ্চয়ই কোনো না কোনো কাজে আছে। ওই যে কেঁচো, জানেন কেঁচো মাটি থেকে কি জন্য সৃষ্টি হয়েছে, আছে, হয়তো আমি জানি না, আমি বলতে পারছি না, আপনি বলতে পারছেন না, কিন্তু কেউ না কেউ একদিন না একদিন প্রমাণ পাবে অথবা পাবে না, তার মানুষের কোন প্রয়োজনের জন্য সৃষ্টি হয়েছে। একজন বলছে যে ও তো মাছ ধরার জন্য হুজুর, ওই বড়শিতে লাগিয়ে মাছ ধরা, তো যাই হোক, কোন না কোন একটা কাজে ব্যবহার হবে এবং লাগবেই। যে সৃষ্টি করা হয়েছে মানুষের শত্রু হিসেবে সাপ, সাপ সৃষ্টি করা হয়েছে, বাঘ সৃষ্টি করা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো হিকমতে আছে। আল্লাহ তাআলা খেলার ছলে কিছু সৃষ্টি করেননি, বরং তার প্রত্যেক সৃষ্টির পেছনে হিকমত ও কারণ আছে। আবার তিনি যা কিছুই সৃষ্টি করেন তা তার নিজস্ব কোন প্রয়োজন, তা কি নিজের প্রয়োজনে সৃষ্টি করেন? না, তার না কোন সঙ্গী বা সঙ্গিনী আছে, আল্লাহর কি কোন স্ত্রী? না না না, সাহেবাতাও ওয়ালা ওয়ালাদা, তার কোন সন্তান নেই, তার স্ত্রী নেই, কিছু নেই, তিনি নিরপেক্ষ, কি বলে, অমুখাপেক্ষী, তিনি স্বনির্ভরশীল, সমাদ, তা তিনি কারো মুখাপেক্ষী নন, কোন কিছুরই মুখাপেক্ষী নন। ফেরেস্তাদের মুখাপেক্ষী না, ফেরেস্তা দিয়ে কাজ তিনি নেন, বিভিন্ন কাজে নিযুক্ত করেন, রসুল দিয়ে তিনি মানুষের হেদায়ত করেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইয়ুদিল্লু বিহি কাসীরা, ওই যে আল্লাহ তাআলা এর মাধ্যমে, কোরআনের মাধ্যমে হেদায়ত দেন, কোরআনের মাধ্যমে কোন একটা উপমা বর্ণনা করে তার মাধ্যমে, তাহলে মাধ্যম তিনি ব্যবহার করেন, তিনি মাধ্যম দিয়ে মাধ্যম করেন, কিন্তু আসলে কর্তাকে তিনি নিজেই, তার নিজের প্রয়োজনে না, মানুষের বা সৃষ্টির প্রয়োজনে তিনি সৃষ্টি করেন। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন তার নিজ কোনো প্রয়োজনে নয়, তিনি তার বান্দাদের মধ্যে হতে অনেককেই নিজের দোস্ত, খালিল, হাবিব ও ওলি নির্বাচিত করেছেন, এই যে বন্ধু করেছেন খালিলুল্লাহকে, ইব্রাহিম আলাইহিসসালাম, তাই না? তো খালিলুল্লাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার এখানে খালিলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কি? তার নিজের প্রয়োজনে এ বন্ধুত্ব কেন? তার সম্মান বর্ধনের জন্য, তা তার নিজস্ব কোন প্রয়োজনে নয় এ কথা নিশ্চিত, বরং বান্দারি মর্যাদা বৃদ্ধি করণার্থে তিনি কাউকে বন্ধু রূপে গ্রহণ করে থাকেন। এই হল আজকের দার্স, মোটামুটি আল্লাহ সম্পর্কে একটা কিছু ধারণা আর কি। ইনশাআল্লাহ আরো পরবর্তীতে আরো ধারণা আমরা, আরো আকীদা, আরো বিশ্বাস আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসটা রাখতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।